بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمان نتو تيني شرب موي كرتتو جهار كرائتو تيني شرب بشي شرب شوكت مان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جني سرشتی کریا چنی مرتو او جیبون تما در کے پرکھا کری بار جنو کے تما در مدھے کارمی اتم تینی پراکرم شلی خماشل الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جنی سرشتی کریا چن ستارے ستارے شبتا کاش دائمائی اللہ سرشتی دے تمہیں کنو خود دیکھتے پائی بینا تمہیں آبار تاکایا دیکھو কোনো ত্রুটি দেখিতে পাও কি ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينَ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ امی نکوٹ برتی آکاش کے شوشوی تو کریا چھی پردیپ مالا دارا ایبن وحدر کے کریا چھی شایتنیر پتی نکھے پر اپو کرون এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير روشه جهنم جنو فاتيا پوڑي بي جاکنی وحد کنو دول کے نکھیب کرا ہوئی بي وحدر کے روکھیا جگہ شا کری بي تمہ در نکاٹ کی کنو شطر کو کاری آشے نائیں قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وهرا بولي بي أبوشي آما در نكر شطر کو كاري آشيا چلو عمرا وها در كي مثا بدي گنو كوريا چلام ابن بوليا چلام আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير وارا وادر اپراد شکار کری بے دھنگشو جہنم در جنن ان الذين يخشون ربهم بالغيب لهم مغفرة واجر كبير যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার ইন إنه عليم بذات الصدور তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্যামী ألا يعلم من خلق وهو اللطيف الخبير যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান তো তাহারই নিকট أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ইহাদের পূর্ববর্তীর অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير وهارا كي لوكو كورانا وهادر ارتو دشه بيهنگ كولر پتی যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা আম্মান হাযা আল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফিরাত তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে আম্মান হাযা আল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বাল লাজ্জু ফি উতুউয়ি ওয়া নুফুর এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে إنما العلم عند الله وإنما أنا نذير مبين بولو يار جان كبول الله ري نيكوت আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাইতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بلو تمرا بھابیا دیکھیا چکی جو دی اللہ آما کے وہ آمار شنگی در کے دھنگشو کرن اتبا آما در پتی دویا پردرشن کرن তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতাআলামুনা মান হুয়া ফি দালালিম মুবিন বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين بولو تمرا بھابیا دیکھیا چکی جو دی پانی بھوگر بے تمہا در ناغالر باہرے چولیا جائے تکن کے تمہا در کے آنیا دی بے پروباہو من پانی